بسم الله الرحمن الرحيم باب في احكام الوضوء يبلدي وضوء احكام ما دي باب صاحب الكتاب وضوء احكام ما دي باب بندي باب با انران منتون داسه ذكر غير فلشر ما دي وضوء معنا ولي بيان فاني فاك فاني لي استعمال غرون سرغان غامزه ابا الله يتي غير دي هي نمجه زيد ملحقات اسين ربي بغنور دو مثلا مواسه মোকর বুতরে নাক আছে গাল আছে বেগুন সামেল আছে আদ দিনিয়ান মাথারে মোসাগরণ টেন দুনিয়ান দুয়ন ইন কেল্লা ও নুয়াজ সরিবার নিয়তে নুয়াজ সরিবার নিয়তে নিজের গা তুন্দা নিজের গাড়ে ফাঁক গরিবার নিয়তে নুয়াজ সরিবল্লা বলিয়ারে তাহলে আল্লাহ তবরক ওয়া তাআলা কুরআন মাজ জিকির হইছে হিয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ইবলে কুরআন জিকির আয়াত ইবা দলিল সূরাতুল মায়েদা মাজে মানুষ জিবাই ও নুয়াজ সরিবল্লা সা ইবারে যাসে ওযুবানন ফরজ যদি হাদাসার হালাত মাজে অদ্দইলে ইয়ার বাদে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিয়ং বুখারী মুসলিম মাজে আছে লা তুকবালু সলাতু আহাদিকুম ইযা আহাদাতা হাত্তা ইতাওয়াদ্দা খনিকন নুয়াজ সরা লাই কবুল নগরিব যদি হাদাস গজি দিলে হামাহা ওযুবানে বাদে ওযুবানে বাদে নুয়াজ সরা করিব ওযু সরা আল্লাহ নুয়াজ কবুল নগরিব ইবা বুখারী মুসলিম মাজে আছে হাদিস তুলিবায়ন ওযু হদ্দি বারদাসে বেশি বেশি ফজিলত আছে অনারারে দিয়ান কাম ফজিলত বিয়ং করি আয়াত দিবা সূরাতুল মায়েদা মাঝে জিকির করলাম এই আয়াতি বার আহার তো আল্লাহ হদ্দে মা ইউরিদুল্লাহু লা ইয়াজআলা আলাইকুম মিন হারাজ আল্লাহ তোমার ওযু বানাইতে হদ্দিয়ান হন তোমার দুঃখ দের দেন ওয়ালাকিন ইউরিদু লি ইউতাহিরাকুম ওয়া লি ইউতিম্মা নি'মাতাহু আলাইকুম লা'আল্লাকুম তাশকুরুন আল্লাহ তবারক ওয়া তাআলা আরারে ভাগ গরিবল্লা সাদ দে আল্লাহর নেমত আরারে পুরা গরিবল্লা বলিয়ারে আল্লাহ তবারক ওয়া তাআলা শুকুরি আরত বেশি বেশি করা করিব আল্লাহ আল্লাহ তবারক ওয়া তাআলা সুন্দররে ফসঙ্গরে ফাঁকরে ফসঙ্গরে ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল আর মুমিন মন্দাই ওজুরে মুহাফাজা থাকে অন্য হনি কেন থাকে ইয়ার বাদে বাইন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হদে আর উম্মতরে ইয়াউমুল কিয়ামা আল্লাহ হদে হাজির করি বুঝে ডাকাইব দে ইতার আথার উদু ইং হতে সানজলে ফান জ্বলিব উজু বানাই যে জাগা দিন আছে সানজলে ফান জ্বলিব রসুল হদ্দিন নাউম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররা মুহাজ্জালিনা মিন আথার উদু ফমান ইসতাতা মিনকুম আন ইউতিলা গুররাতা ওয়াল ইয়াফআল জাতু যাতে জাতুন এ দিবা গুররা মানে গুররা হইলে গুঁড়া মাঝে গুঁড়া তুন আছে কোয়াল মাঝে সেন্দে থাকে দোয়া এ গুঁড়া আছে খালামিকম হইলে বাদে কোয়াল মাঝে সেন্দে থাকিলে বেশি সুন্দর লাগবো ইয়াই উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আথার উদু ইয়াউমাল কিয়ামা তারা দলে ফান জ্বলিব ইতারা ডাইব দিয়া ইন্দাসে জ্বলি জ্বলিয়া রাইব আল্লাহ নবী হদ্দে যদি তোমার তো লম্বা কিন্তু মনে হইলে এখন কিন্তু আরো লম্বা করো এনে হেতে লাভ হরা রদে আল্লাহ আনু ইয়ে বেড়ে দাসে ডুয়া পর্যন্ত দাসে উজু বানাইতে বলে ইয়ার বাদে উজু বানাইলে মানুষের কলতন দাসে কি করে গুনাকল টপকি যাগই গুনাকল জ্বলি যাগই আবু হুরায় রদে ওসমান বিন আফফান রদে আল্লাহ আনু ইয়ে হদ্দে মন্ত ওয়াদ্দা ফা আহসান উজু খরজত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আফফারিহি ইবা মুসলিম মাঝে আছে দে হাদিস রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ্দে মানুষের কলে সুন্দর করে উজু বানাই দইলে এ উজু বানাইয়ে দে ইনার ফানি অক্ষ জিন্দিলা নকদ তুন্দা আছে জড়ি যা গই হিন্দিলা গুণা অক্কল হদে জড়ি দেবে গই ইয়ার বাদে উমর বিন খাত্তাব রাদি আল্লাহ আনহু হদ্দে মা মিনকুম মিন আহাদিন ইতাওয়াদ্দা ফায়াবলুগু আও ফায়াসবিগুল উযু সুম্মা ইয়াকুলু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الا فتحت له ابواب الجنه الثمانيه يدخل من ايها شاء يا حديث ابن مسلم شريف مجاس يا اخواني واحبابي الكرام الله تبارك وتعالى وزبناي ديبي سندر غري وزبناي ديمانشي الله النبي زنگرو زبناي تو زنگرو زبناي ইয়ার বাদে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইবা হুজ্জে আল্লাহ ইয়াহদিব আল্লাহ ওয়ালি জান্নাতাত দারাজা আষ্টম বেগুম কুলিব জান্ত মন হয় আন্ত গলিব আল্লাহ আরোগ্য দোয়া আছে আরোগ্য দোয়া আছে দিবা হন্না হলে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন এ দোয়া ইবাইও কি উত্তর হদ্দে ওযুবানে বাদে ফরন আল্লাহ তবারক ওয়া তাআলা ইয়া আরা ওয়া নরা বেগুনরে ওযু সুন্দর করে বানাই বললা তৌফিক দোক বেন ওযু বানা হদ দিয়ে আন্দাসে বিশিদা আছে হস সাশিদ বলি না উজ্জ ইয়ান মাঝ দিয়ে আল্লাহ সুন্দর করে ওযু বানাইলে আষ্টওয়ান জান্নাতের দরজা বেগুন কুলিয়ারে আর আর জ্যান্ত মনে হয় আন্তু গলি বললা যদি আর আরে আল্লাহ ইদা আছে সুরত গরি দিলে কত বড় ফজিলত কত বড় আজর ওবাইয়ান হেতাল্লাহ ওযু বানাই সময় সুন্দর করি ওযু ওযু বানাই সময় ফানি হার জায়গা মা ফসল করি আর ওযু বানাইবা রসুলের জিনিস ওযু বানাই এঙ্গুলো ওযু বানাইবা সুন্দর করে দাঁত সাফ করিবা গাল সাফ করিবা নাক সাফ করিবা অঁলরে আছে খিলাল গড়ি গড়ি আরে আঁতর অঁল টেঙর অল এনে দাড়িৰে খিলাল গড়ি গড়ি ফানি ফসাইবা টেঙর সুরগিরার পিছত তুন্দা আছে হামাহা ফানি ফসানে চাইবা খেলা যদি ফানি নফস দিলে ফানি নফস দেহিন দিল্লা ওযু বানাই আর ওরে বেশি ডর ওয়াইদ আছে ওয়াইলুল আকাব মিনান নার হয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেতাল্লাহ বাইয়ান অনরা আরা দাইমান যে হনকানে বাজত করি আল্লাহ নবী জেঙ্গরি গজি হেঙ্গরি গরি বল্লাহ খুশি গুজুম আল্লাহ আলমু বিশ্বাব ইয়ার বাদে ওদুল ফরাইজ অক্কল সুন অক্কল বিয়াঙ্গুম সুরত অক্কল বিয়াঙ্গুম আর কামাক্তা মাজি السلام عليكم ورحمة الله وبركاته.